রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকেও বহুমুখী সওয়াবের কাজের কিছু নির্দেশ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা তাওয়াদ্দা আল আবদু আল মুসলিম আও আল মুমিন ফাগাসাল ওয়াজহাহু খারাজ মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনাইহি। উযু একটা ইবাদত, উযু কেমন ইবাদত? পবিত্রতা অর্জনের জন্য উযু করা জরুরি, নামাজ পড়ার জন্য উযু করা জরুরি, কোরআন পড়ার জন্য উযু করা মতান্তরে জরুরি, তাওয়াফ করার জন্য উযু করা অনুরূপ মতান্তরে জরুরি। তো উযু একটা ইবাদত, আর উযু করলে সওয়াব হয়, উযু করলে গোনাহ ঝরে যায়। কিভাবে গোনাহ ঝরে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোন মুসলিম অথবা মুমিন বান্দা উযু করে, সুতরাং সে তার চেহারা ধৌত করে, চেহারা ধোয়, মুখমণ্ডল ধৌত করে, তখন এই মুখমণ্ডলের মধ্যে যে চোখ আছে, এই চোখের সমস্ত গোনাহ পানির সাথে ধোয়া যায়, যে গোনাহ সে চোখ দিয়ে করেছিল। চোখ দিয়ে গোনাহ হয় না? হয় না, চোখ দিয়ে বহু গোনাহ হয়। আও মা আখরি কাতরিল মা, কিংবা পানির শেষ বিন্দুর মাধ্যমে চোখের গোনাহ ঝরে যায়। ফাইদা গাতালা ইয়াদাইহি, যখন নিজের হাত দুটি ধৌত করে, খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়া কানা বাতাশাত্থা ইয়াদাহু মাআল মা, হাত দিয়ে ধরে যে পাপ করেছিল সেই সমস্ত পাপ পানি দ্বারা, উজুর পানি অথবা শেষ বিন্দু পানি দ্বারা ধৌত হয়ে যায়। ফাইদা গাতালা রিজলাইহি খারাজাত কুল্লু খাতিয়াতিল মাশাত্থা রিজলাহু মাআল মা আও মা আখরি কাতরিল মা। ওইরকমই যখন পা দুটো ধৌত করে, পা ধোয়, তখন পায়ে চলে যে পাপ করেছিল সেই পাপগুলো পানি অথবা পানির শেষ বিন্দুর সাথে ধোয়া যায় অথবা মোচন হয়ে যায়। তাহলে এটাও আমাদের জন্য কত বড় আল্লাহ রহমত দয়া, যে তিনি আমাদের গোনাহকে এমনি ঝরিয়ে দেন, উযু করলে গোনাহ ঝরে যায়। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, যে গোনাহ ঝরে যায়, যে গোনাহ ধোয়া যায়, সে গোনাহ ওই গোনাহ নয় যে গোনাহর জন্য তওবা জরুরি। কোন গোনাহর জন্য তওবা জরুরি? কোন গোনার জন্য তওবা জরুরি? কাবিরা গোনা অথবা তার থেকে বড় গোনা, কাবিরা অথবা আকবারুল কাবায়ের, তাহলে কোন গোনা ঝরে যায়? সাগিরা গোনা ঝরে যায়, সাগিরা গোনা ঝরে যায় উজু করার সাথে, উজুর পানির সাথে। এর প্রমাণ একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ورمضان الى رمضان مكفرات لما بينهن اذا اجتنبت الكبائر। বলছেন পাঁচ ওয়াক্তের নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সংঘটিত সাগিরা গুনাহসমূহ মুছে ফেলা হয়, মুছে ফেলে। যেন সাগিরা গুনাহ হল, যেহেতু হাদিসের শেষ অংশে বলা হয়েছে এজের তুমি বাতিল কাবায়ের, যদি সে কাবিরা গুনাহ থেকে বাঁচে বা কাবিরা গুনাহ থেকে বাঁচা হয় তাহলে। তারা বোঝা গেল যে কাবিরা গুনাহ থেকে বাঁচলে তবে সাগিরা গুনাহ গুলো কোন ইবাদতের মাধ্যমে এমনি এমনি মাফ হয়ে যায়। অতএব এখানে চালাকি চলবে না যে শুধু জুমার নামাজ পড়লে আগামী জুমা পর্যন্ত আমার গুনাহ মাফ হয়ে যাবে অথবা আমি নিষ্পাপ থাকব, শুধু রমজান মাসে রোজা রাখলে এই মানে এই ধারণায় থাকলে হবে না যে আগামী রমজান পর্যন্ত আমার সমস্ত গোনা মাফ হয়ে গেছে, অতএব মাঝখানে 11 মাস আমার কোন পাপ করলে সমস্যা নেই। এই ভুল ধারণায় থাকলে বড় ভুল হবে, তার কারণ হাদিসে বলা হয়েছে যে সাগিরা গোনা মাফ হবে, কাবিরা গোনা নয়। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিল দারাজাত, আমি কি তোমাদেরকে এমন কাজ বলে দেব না যার দ্বারা আল্লাহ তাআলা পাপ সমূহকে নিশ্চিহ্ন করে দেন এবং মর্যাদা বর্ধন করেন? পাপ মোচন করেন আর মর্যাদা উন্নীত করেন। সাহাবাগণ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, ইসবাগুল উযুই আলাল মাকারে, কষ্টের সময় পূর্ণরূপে উযু করা। কষ্টের সময় উযু করা মানে মানে পূর্ণরূপে উযু করতে আপনার কষ্ট হচ্ছে, যেমন ঠান্ডার দিন পানি ব্যবহার করে তিনবার মুখ হাত ধোয়া সত্যিই কষ্টকর। পৌষ মাসের শীতে বিশেষ করে পাড়া গ্রামে উঠে যদি আপনাকে পুকুরের পানিতে নদীর পানিতে গোসল অথবা উযু করতে হয়, এটা কি সহজ ব্যাপার? কঠিন ব্যাপার। জিহাদ, এই ঠান্ডা পানিতে উযু করার সময়ে কি করতে হবে? কষ্ট করতে হবে। শুধু ঠান্ডা না, গরম পানিতেও আপনি সৌদি আরবের থেকেও বোধ হয় পরীক্ষা করেছেন কিনা জানি না, আমি গত এক সপ্তাহ আগে রোমা গেছিলাম, সেখানে এক মসজিদে উযু করতে গেলাম, চরম কঠিন। ট্যাঙ্কির পানি গোড়ায় গরম হয়ে আছে, পানি হাতে নেওয়া যায় না, পানি মুখে তো দূরের কথা, হাতে নেওয়া যায় না, এত গরম পানি। অনেক পানি ফেলার পরেও দেখা গেল যে গোটা ট্যাঙ্কির পানিটা কি হয়ে আছে, আগুন হয়ে আছে। তাহলে বোঝা গেল যে শুধু ঠান্ডাই না, অনেক সময় দেখা যায় যে সেখানকার পানি এমন গরম হয়ে গেছে যে গরম পানিতেও উযু করতে কষ্ট হয়। সেই কষ্টের সময় যদি গরম লাগছে আমি একবার ধুয়ে শেষ করতে পারি, তাই না? আমাদের যায় একবার ধুয়ে শেষ করতে পারি। আর যদি একবার অপূর্ণ করে ধরুন তাহলে তো উজুই হবে না, কিন্তু আপনি পূর্ণরূপে উজু করবেন, তিনবার ধুয়ে উজু করবেন, তবেই হবে। যে কষ্টের সময় উজু করা, ওয়াকাতরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি যাতায়াত করা। কি জন্য? হুজুরের সঙ্গে গল্প করার জন্য। কি জন্য মসজিদের দিকে বেশি বেশি যাতায়াত করা? বেশি বেশি পদক্ষেপ করা, নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, জিকির আজকারের জন্য, ইত্যাদি ইত্যাদি। বেশি বেশি মসজিদের দিকে যাতায়াত করা, এ কাজ কিসের কাজ? যে কাজে পাপ মোচন হয় এবং মর্যাদা বর্ধন হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষা করা, এটাতেও পাপ মোচন হয় এবং মর্যাদা বর্ধন হয়। কিভাবে এক নামাজ পড়ে অন্য নামাজের জন্য অপেক্ষা করা, বিশেষ করে মাগরিবের নামাজের এসব নামাজের সময়টা কাছাকাছি, মাগরিবের নামাজ পড়লে পড়ার পর আপনি মসজিদে বসে যান, মসজিদে বসে আপনি লোকের গীবত চর্চা করুন, তাই না? কার কত ধান হয়েছে, কার কত লাভ নোকসান হয়েছে ব্যবসায়, এসব হিসাব করুন, কোথায় বৃষ্টি হলো, কোথায় হলো না, কোথায় আমান বন্যা, কিংবা রাজনীতি কে কি বলেছে, কোন নেতা কার নেতার বিরুদ্ধে বলেছে, কোন নেতা কি বলেছে, এইসব আলোচনা করুন, তাই না? বসলেই পাঁচটা লোক বসলেই দেখবেন রাজনীতির কথা, অমুক এই করেছে, অমুক এই করেছে, অমুক এই বলেছে, অমুক এই বলেছে। মসজিদে বসে এইসব গল্প আলোচনা করুন, আপনার পাপ মোচন হয়ে যাবে আর মর্যাদা বর্ধন হবে, তাই না বাচ্চা? তাও পাপ হবে। মসজিদে বসে দুনিয়ার গল্প করলে, আর বাজারি গল্প যদি মসজিদে করেন, সব থেকে নোংরা জায়গার গল্প যদি সব থেকে পবিত্র জায়গায় করেন, তাহলে বুঝতেই পারছেন ফল উল্টো হবে। বসে থাকবেন, এমনিতে বসে থাকবেন না, তসবিহ তাহলে যেহেতু কিছু করবেন, কিংবা কিছু না করলেও চুপচাপ যদি বসে থাকেন আর নামাজের জন্য অপেক্ষা করেন, তাহলেও আপনার পাপ মোচন হবে এবং মর্যাদা বর্ধন হবে। মসজিদের দিকে মন লটকে থাকা একটা বড় সুন্দর আলামত, নিদর্শন, ভালো লোকের নিদর্শন। কেমন ভালো লোক? যে লোককে কাল কেয়ামতের দিনে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, যেদিনে সেই ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না। কোন লোক? যে লোক মসজিদের দিকে মনকে ফেলে রাখে, তার মনটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, কান খাড়া থাকে, কখন আজান হবে কখন আজান হবে, সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে, সঙ্গে সঙ্গে সংসারের কাজ বন্ধ করে মসজিদের দিকে যাবে। অনেক লোক আছে যারা আজান শুনে কষ্ট পায়, আজান শুনে বিরক্ত হয়, আজান শুনে হুজুরকে গালাগালি করে, হুজুরের খেয়ে দেয় কাজ নেই, পরের খায় আজান দিয়ে দিল, পরের খেয়ে আজান দিয়ে দিল, যেমন তার সময় নষ্ট হলো, তার কোনো ডিস্টার্ব হলো, হ্যাঁ, দিয়ে হুজুরকে গালি দেয় ডাইরেক্ট, আজান পছন্দ করে না। কেউ আবার বলে বেশসার শব্দ, আজানকে কি বলে বেশসার শব্দ, হায় হায়, কোনো আর শব্দ পায়নি যার সঙ্গে সে তুলনা করবে, বেশসার শব্দ বলছে। বেশসারা যেমন খদ্দের ডাকে, এই মোল্লারা তেমনি নিজেদের খদ্দের ডাকছে, হায় হায় হায়। এদের অবস্থা কি হবে জানেন? আল্লাহু আকবার, আযানকে তারাই বলে। আর যারা মোমেন, এমন মোমেন যে মোমেনকে কাল কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া দেওয়া হবে, সে সব সময় কান করে থাকবে যে কখন আযান হচ্ছে, কখন আযান হচ্ছে। আযান হলে সে উযু করে মসজিদে যাবে, আযানের জবাব দেবে, আযানের জবাব দেওয়ারও ফজিলত আছে। সুতরাং এই হল মর্যাদা বর্ধনকারী কাজ, যে কাজগুলো যদি আমরা করি তা আমাদের পাপ মোচন হবে এবং মর্যাদা বৃদ্ধি হবে। শুধু এই কথাই না, শেষকালে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাযালিকুমুর রিবা, যদি এই কাজগুলো যে কাজগুলো বলা হলো কেউ করে তাহলে এই হলো প্রতিরক্ষা বাহিনীর কাজ। প্রতিরক্ষা বাহিনীর কাজ কি? যারা যে সৈন্য, যে মিলিটারি প্রতিরক্ষার কাজ করে, তার মানে বর্ডার এলাকায় থাকে, যে এলাকায় সীমান্ত এলাকায় যেদিকে শত্রু হামলা হতে পারে, কাফেররা হামলা করবে, সেখানে তারা কি করে থাকে? নিজেদেরকে হ্যাঁ শক্তভাবে সেখানে দৃঢ় থেকে শত্রুর হামলাকে প্রতিহত করে দেশ বাঁচায়, মুসলিম জাতিকে বাঁচায়, এদের কাজ বহু বড় কাজ। তো এই যে কাজগুলো বলা হলো, এই কাজগুলো করলে পরে তাদের মতো স্বভাব পাওয়া যাবে, প্রতিরক্ষা বাহিনীর মতো, সীমান্ত বাহিনী, সীমান্ত রক্ষাকারী বাহিনীর মতো বা সীমান্ত পাহারা দেওয়ার মতো স্বভাব লাভ হবে। অন্য এক হাদিসে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুটো ঠান্ডা নামাজ পড়বে সে জান্নাতে যাবে। খালাস, দু ওয়াক্তের নামাজ পড়লে জান্নাত চলে যাবে, উদ্দেশ্য কি তাই? পাঁচ ওয়াক্তের নামাজ না পড়লে জান্নাতে যায়? তাহলে এখানে বলার উদ্দেশ্য কি? দু ওয়াক্তের নামাজ পড়লে, দুই ঠান্ডা নামাজ পড়লে জান্নাতে যাবে, তার মানে এই নামাজ দুটো ফজিলত বেশি। কোন কোন নামাজ? দুটো ঠান্ডা নামাজ, ফজরের নামাজ আর আসরের নামাজ। দিনের সারাদিনের মধ্যে যে নামাজ ঠান্ডাতে পড়া হয় সেটা মোটামুটি আসরের নামাজ, আর মাগরিব হলেই তো রাত হয়ে গেল, আর রাতের সব থেকে ঠান্ডা নামাজ হল ফজরের নামাজ। সুতরাং যে ব্যক্তি দুই ঠান্ডা ফজর আসরের নামাজ পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। নামাজের ফজরের বিশেষ করে আসরের নামাজের গুরুত্ব আপনারা জানেন, যে ব্যক্তি আসরের নামাজ ছুটে যায় তার যেন ধনসম্পদ এবং স্ত্রী পরিজন লুট হয়ে যায়, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, আসরের নামাজ ছেড়ে দেয়, তার আমল পণ্ড হয়ে যায়। এ হচ্ছে আসরের নামাজ, সুতরাং এর গুরুত্ব বেশি। আর যে ব্যক্তি এই নামাজ যত্ন সহকারে পড়বে, আসরের নামাজ এবং ফজরের নামাজ, সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إذا مرض العبد وسافر كتب له مثل ما كان يعمل مقيما صحيحا. আমরা অনেকে ভাবি যে হাই অসুস্থ হয়ে পড়েছি সেরকম সব তো পাবো না, যেভাবে ওরা আগে মসজিদের নামাজ আদায় করছে, জামাত সহকারে নামাজ করছে, 25 গুণ 27 গুণ সব বেশি পাচ্ছে, আমি হয়তো পাবো না। মন লটকে থাকে, মন চায় সেই সব আমি নেবো, সেই সব আমি পাবো, আর এই নিয়তের কারণে কিন্তু সে স্বভাব পাবে, যে স্বভাবে সে কামনা করে, আশা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন অসুস্থ হয় অথবা সফর করে, সফর করাটাও অসুস্থ হওয়ার মতোই, সফর কঠিন জিনিস, সফরে যারা যায় তারা জানে, আর সফর কেটে থাকা তুমি আজাব বলা হয়েছে, আজাবের বা জাহান্নামের একটা অংশ টুকরো বলা হয়েছে। সফরে গেলে খবরদার থাকবে না, কাজ শেষ হলে, কাজ সারা হয়ে গেলে সঙ্গে সঙ্গে বাড়ি ফেরো, তাই না? সফরটা কঠিন জিনিস। এই জন্য বান্দা যখন অসুস্থ হয় অথবা সফরে থাকে তখন তার আমল, সেই আমল লেখা হয় যে আমল সে সুস্থ অবস্থায় এবং ঘরে থাকা অবস্থায় করত। আল্লাহ আকবার। আপনি বাড়িতে থাকা অবস্থায় 4 রাকাত জোহর পড়েন, তাই না? আর সফরে থাকা অবস্থায় 2 রাকাত পড়েন, সব কত কোনটা বেশি? একই সব, 4 রাকাত পড়লে যে সব, 2 রাকাত পড়লে সেই সব। আপনি সুস্থ থাকা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, অসুস্থ অবস্থায় ভয় বসে না শুয়ে পড়েন, তাহলে স্বভাবে না, যেহেতু নিয়ত আছে আপনার এবং আপনার আশা কামনা সব ঠিকই আছে, যে আল্লাহ তাআলা আপনার নিয়তে স্বভাবে কমি করবেন না, আপনার স্বভাব আল্লাহ তাআলা সমানভাবে দেবেন, যেহেতু আল্লাহ তাআলা বড় মেহরবান, তিনি জানছেন যে বান্দাকে আমি অসুস্থ করেছি, এই জন্য আমি তার স্বভাব কমিয়ে দেবো না, যেহেতু তার নিয়ত আছে, তার আকাঙ্ক্ষার ভিতরে আছে, বাসনা প্রবল আছে যে সে বেশি সব অর্জন করবে, সুতরাং তাকে সব থেকে বঞ্চিত করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, কুল্লু মারুফিন সাদাকা, এ কথা আগেই বলা হয়েছে যে আমরা সদকা করতে পারি, তো সদকা করা তো মুশকিল, তো এখানে এক কথাই বলা হয়েছে যে পূর্বের হাদিসগুলো ভিত্তিতে, এক কথায় বলা হয়েছে প্রত্যেকটা ভালো কাজই হলো সাদাকা। শুধু টাকা পয়সা দান করা সাদাকা না, প্রত্যেকটা ভালো কাজই হলো সাদাকা। যে কোনো ভালো কাজ করবেন আপনার সেটা হয়ে যাবে সাদাকা। আপনারা দেখেছেন যারা হজ করতে গেছেন তারা দেখেছেন সওয়াব নেওয়ার জন্য কত মানুষ কত রকম কাজ করে, তাই না? সওয়াব নেওয়ার জন্য কেউ ঠেলা গাড়ি দিয়ে মানুষকে পৌঁছে দিচ্ছে, কেউ হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, কেউ পানি খাওয়াচ্ছে, তাই না? কেউ পানি খাওয়াচ্ছে, তারপরে কেউ দেখবেন ভাত রান্না করে বিরিয়ানি রান্না করে নিয়েছে খাওয়াচ্ছে, কেউ দেখবেন ট্রেলাকে ট্রেলা লবণ লবণ যাকে বলে দই বিলি করছে, ঠান্ডা জুস বিলি করছে। এছাড়া আরো কত রকমের সওয়াব কামিয়ে তারা সওয়াবের মৌসুমে। এক শ্রেণীর মানুষের তারা পয়সা কামিয়ে নিচ্ছে, ভাড়া বাড়িয়ে তারা পয়সা কামিয়ে নিচ্ছে, আর এক শ্রেণীর মানুষ আছে তারা এই সময়ে নেক কাজ করে ভালো কাজ করে হাজিদের সহযোগিতা করে অনেক নেকি কামিয়ে নিচ্ছে, সব কামিয়ে নিচ্ছে। আগামীতে রমজান আসছে, রমজানও আপনারা দেখবেন এখানে কত মানুষ, আমাদের দেশেও আছে বহু মানুষ যারা এই রমজান মাসে ইফতারি খাইয়ে রোজার মাসে মানুষকে ইফতারি করিয়ে কত সওয়াব কামায়। কত মানুষ আছে যাদের নিজেদের আমেল বা নিজেদের লেবারকে কাজ হালকা করে সহযোগিতা করে সওয়াব কামায়। আর অনেকে তো তারা বুঝেই না, এমনও এমনও লোক আছে, মালিক আছে যারা বুঝেই না যে আমেলের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। অনেক অনেক মালিক আছে যারা নিজের টাকা নিজের খরচে ওমরা করতে পাঠায়, নিজের খরচে হজ করতে পাঠায়, তাই না? আবার অনেক মালিক এমন আছে বলছে হজ করতে কেন যাবে, আমার বাড়িতে সাত পাক ঘোরা হজ হয়ে যাবে, এরকমও আছে। সুতরাং আল্লাহ তাআলা যাকে যেমন তৌফিক দিয়েছেন যে কেউ সওয়াব কামায় কেউ গুনাহ কামায়, কিন্তু সওয়াবের রাস্তা একদম উন্মুক্ত, বহু সওয়াবের রাস্তা আছে। সওয়াব করার ইচ্ছা আছে আপনি সওয়াব করতে পারেন, আপনি গ্রামে বসে, আপনার বাড়িতে বসে, আপনার পাড়াতে বসে, আপনার মহল্লায় বসে, আপনার দোকানে বসে, আপনার ব্যবসায় বসে বহু রকমের সওয়াব আপনি কামাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসানিল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা। এটা নিতে হবে তার সাদাকা করার সহজ পথ। কোন আম জায়গা আছে সেই জায়গাতে একটা গাছ লাগিয়ে দেন, আল্লাহু আকবার। গাছ পরিবেশকে দূষণ মুক্ত করতে গাছ লাগানোর অনেক গুরুত্ব আছে। ইসলাম আমাদেরকে গাছ লাগাতে বলে, বুঝতে পেরেছেন? ইসলাম আমাদেরকে গাছ লাগাতে বলে। শুধু পরিবেশ বিজ্ঞানীরাই না, আমার নবী পরিবেশ বিজ্ঞানী ছিলেন, তিনি সব রকমের বিজ্ঞানী ছিলেন, তিনি বলেছেন গাছ লাগাতে। এমনকি বলেছেন কেয়ামত যদি কায়েম হয়ে যায়, সিঙ্গারে যদি ফুৎকার হয়ে যায়, আর তোমার হাতে যদি একটা গাছের চারা থাকে, তবুও সেই সময়েও তুমি সেই গাছের চারাটা মাটিতে পুঁতে লাগাও। বুঝতে পারছেন? কেয়ামত দুনিয়া শেষ হয়ে যাবে, সেই সময় আল্লাহ নবী গাছ লাগাতে বলছেন। গাছ লাগানোর এত বড় গুরুত্ব। এখানে গাছ লাগালে হয় কি? আরবিতে বলে আশাজারা যিল্লুন ওয়া জামাল, যিল্লুন ওয়া জামাল। গাছের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ছায়া আর দ্বিতীয় হচ্ছে সৌন্দর্য। আর যদি ফলদার ফুলদার গাছ হয় তাহলে ফল ফুল আছে। সুতরাং যদি আপনি একটা খেজুর গাছ লাগান তাতে ছায়া হবে, সৌন্দর্য হবে, আর সেই সঙ্গে খেজুরও পাওয়া যাবে, ফল পাওয়া যাবে। আপনি আপনার দেশে কোন জায়গাতে এমন কোন জায়গাতে লিচু গাছ লাগিয়ে দিলেন, আম গাছ লাগিয়ে দিলেন, কিংবা শাল গাছ, যে কোনো গাছ লাগিয়ে দিলেন, সেই গাছের মাধ্যমে যদি কোনো উপকার নাও হয় তো কমসে কম কি হবে? যদি যদি আপনার জ্বালানির কাজে নাও লাগে, তার আগে জ্বালানির কাজে লাগার আগে সেই গাছ থেকে অক্সিজেন সৃষ্টি হবে, আর তাতে সারা সৃষ্টি, বুঝুন, বিশেষ করে প্রাণ বিশিষ্ট সৃষ্টি এবং জীবের প্রতি দয়া হবে, সেখান থেকে অক্সিজেন তৈরি করাতে আপনি সাহায্য করলেন, আল্লাহ। এখানে গাছ লাগানোর বিশেষ গুরুত্ব আছে শরীয়তে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মামিন মুসলিম ইয়াগরিসু গারসান, কোন মুসলিম যদি কোন চারা গাছ লাগায় তাহলে ইল্লাকা না ওকে লামিন হুলা হুসাতাকা, সেই গাছ বড় হওয়ার পরে সেখান থেকে যে ফল ফসল যদি কেউ খায়, পাখিতে খায় কিংবা মানুষে খায় কিংবা পশুতে খায়, যেখানে গাছ তার জন্য সেটা কি হবে? আর যদি কেউ ক্ষতি বা করে গাছের প্রতি কোনো ক্ষতি করলেও, ক্ষতি হয়ে গেল, সে ক্ষতি হলো, কিন্তু যে লাগিয়েছে তার কি হলো? সাদাকা হবে। ভাই আপনার কোন সময় লাগে না, আপনার পানি দেওয়ার সময় এই গাছ আপনার ঘরের সামনে লাগাতে পারেন, ফুল গাছ লাগাতে পারেন, এমনি গাছ লাগাতে পারেন, কোনো ফাঁকা জায়গায় আছেন, যেখানে আপনি আছেন সেখানে কাজের জায়গাতে অবশ্য বহু লোকের অভ্যাসই আছে, তারা গাছ লাগায়। তারপরে নিজের স্বার্থেও লাগায়, অনেক সময় নিজের লেবু গাছ লাগালো, লেবু খাবো, পুঁই শাক লাগিয়ে দিল যেখানে আছে মাঝরাতে, পুঁই শাক লাগিয়ে নিজে পুঁই শাক খাচ্ছে, অবশ্য নিজের স্বার্থে। কিন্তু তবুও সেই গাছ থেকে ফায়দা, সব থেকে বড় ফায়দা কি, সেই গাছ থেকে অক্সিজেন হবে, আর তাতে পৃথিবীর এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, পৃথিবীর যে দূষণ হচ্ছে, সে দূষণ থেকে মুক্তি পাওয়ার একটা পথ হলো কি, বেশি বেশি করে গাছ লাগাতে হবে। কারণ পৃথিবীতে বেশি বেশি করে গাছ আর জন্ম হচ্ছে না, দশ গাছ কি হচ্ছে, ধ্বংস হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগে গাছ ধ্বংস হচ্ছে, আগুন লেগে জঙ্গলকে জঙ্গল পুরোপুরি স্থায়ী হয়ে যাচ্ছে, আর মানুষে গাছ কেটে কেটে সেখান থেকে কি করছে, পাটা তৈরি করছে, ফার্নিচার তৈরি করছে, কাগজ তৈরি করছে, কাগজ হয় কি থেকে, গাছ থেকে, বাঁশ থেকে, এই গাছ কেটে কেটে কাগজ তৈরি করে, কত সুন্দর সুন্দর কাগজ দেখেন, এমনকি যে টিস্যু পেপার পেপার আমরা ব্যবহার করি, একটু ছুটো লাগিয়ে এগুলো ফেলে দিই, সেই টিস্যুগুলো কোত্থেকে হয়, গাছ থেকে হয়। সুতরাং গাছ যদি নষ্ট করা হয়, এত গাছ নষ্ট হচ্ছে, আর কেউ যদি লাগাবার চেষ্টাই না করে, তাহলে পৃথিবীর অবস্থাটা কি হবে, এই যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, যে বরফ সুমেরু কুমেরুতে ছিল সেগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে, বলা হচ্ছে নিচু এরিয়ার যে দেশগুলো আছে সেগুলো সমুদ্রের নিচে চলে যাবে, কত রকম আশঙ্কা আজ বিজ্ঞানীরা প্রকাশ করছে, প্রত্যেক বছর কত ইঞ্চি করে পানি, সমুদ্রের পানি বৃদ্ধি পাচ্ছে, আশঙ্কা করছে কিসের জন্য, এই যে তার একটা কারণ হলো মানুষ গাছ নষ্ট করে, গাছ নষ্ট করে, আর গাছ নষ্ট করে, গাছ কেটে ফেলে পরিবেশকে দূষণ করে, দূষিত করে, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি হয়, আর তাপমাত্রা বৃদ্ধি হলে যে বরফ গলে যাবে, তারপরে আপনার গরম বাড়বে ইত্যাদি, আর কত রকমের ক্ষতি সেটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু শরীয়ত আমাদেরকে গুরুত্ব সহকারে বলেছে গাছ লাগাও, গাছ লাগাও। অন্য এক রেওয়ায়েতে আছে, ফালাইয়া রাসূল মুসলিম ও গাসান ফায়া কুলা মিনহু ইনসানুন ওয়ালা দাব্বাতুন ওয়ালা তায়রুন ইল্লা কানা লাহু সাদাকা ইলা ইয়াউমিল কিয়ামা। গাছ যতদিন থাকবে, আর সেই গাছ থেকে উপকৃত হওয়া যাবে কেয়ামত পর্যন্ত হলেও, সে কিন্তু সওয়াব পেতে থাকবে। ওয়ালা ইয়াগরিসু মুসলিমুন গারসান ওয়ালা ইয়াযরাউ যারআন ফায়াকুলু মিনহু ইনসানুন ওয়ালা দাব্বা ওয়ালা শাইউ ইল্লা কানা লাহু সাদাকা। একই কথা, সাদাকা হবে, আপনি সেই গাছের ফল খেতে চান বা পান, অথবা না পান না চান, আপনার পরে যারা আসবে তারা তো খাবে। আপনি হয়তো তাল গাছ লাগাবেন, তাল গাছ খুব ধীরে ধীরে বাড়ে, তাই না, আপনি লাগালে হয়তো আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারবেন না, কিন্তু আপনার সেটা তো পারবে, কিংবা অনেক হতে পারবে, যে কোনো গাছ আপনি লাগাবেন তাতে আপনার লাভ আছে। সুতরাং গাছ লাগান, গাছ বাঁচান, একটা গাছ একটা প্রাণ, একটা গাছ একটা প্রাণ, গাছ বাঁচানো মানেই হলো প্রাণ বাঁচানো, কারণ গাছের মাধ্যমেই আমাদের অক্সিজেন আসে, আমরা যদি অক্সিজেন হারিয়ে ফেলি আমরা মারা যাব, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, সুতরাং গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের পরিবেশ, গাছ আমাদের সৌন্দর্য, গাছ আমাদের ছায়া, গাছ আমাদের ফল, গাছ আমাদের ফুল, গাছ নষ্ট করবেন না, ফালতু গাছ নষ্ট করবেন না, প্রয়োজনে নষ্ট করতে হলে তার প্রয়োজনে কাটাকাটি করতে হলে তার বদলে আবার গাছ লাগান, গাছ লাগান, যদিও কে আমাদের সময় হয়ে যায়, সিঙ্গারে ফুৎকার হয়ে যায়, তবু আপনার গাছ লাগাতে ছাড়বেন না, গাছ লাগানোর গুরুত্ব ইসলামে এতটা। বেশ, অন্য এক হাদিসের কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা অন্য অন্য কথা, সেটা হলো যে মসজিদের দিকে পদক্ষেপ করার কথা, ওটা আগে একবার বললাম না হাদিস, যে মসজিদের দিকে বেশি বেশি পদক্ষেপ করলে কি হয়, তাতে সওয়াব হয়। এখানে বলা হয়েছে আরাদা বানু সালিমা আয়ান্তাকিদু কুরবান মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজ কেনা পড়তে যায়, আল্লাহু আকবার, সবাই আসা, বাড়ি বানু সালিমা করতে লোকেদের বাড়ি ছিল দূরে, তারা চাইতো যে মসজিদে নবীর কাছাকাছি বাড়ি হলে পরে প্রত্যেক নামাজ আল্লাহ রাসূলের সঙ্গে আরামসে পড়তে পারত, তাই তারা ইচ্ছা করলো যে যেখানে নামাজ আছে সেখানকার ঘর বাড়ি তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে মসজিদের কাছে ঘর বানাবে। তাহলে দালিকা রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কাছে এই খবর গেল, আমার কাছে খবর পৌঁছেছে যে তোমরা ইচ্ছা করেছো যে মসজিদে নববীর পাশাপাশি তোমরা ঘর বাড়ি করতে চাও, বা কারো না আম তারা বললো হালাল সুজ আমার তো এরকম ইচ্ছা হয়েছি, তোমরা তোমাদের যে ঘরে আছো সেই ঘরেই থাকো, আর তোমাদের ঘর থেকে নিয়ে মসজিদ আসা পর্যন্ত যে পদক্ষেপ হয় সেই পদচিহ্ন আল্লাহর কাছে লেখা হবে, আল্লাহর কাছে লেখা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জন্যই বলেছেন ইন্না বিকুল্লি খাতওয়াতিন দারাজা, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে তোমাদের একটা করে মর্যাদা বৃদ্ধি হবে, একটা করে মর্যাদা বৃদ্ধি হবে। একশো কদম যদি হেঁটে আসো তাহলে একশোটা মর্যাদা তোমার বৃদ্ধি হবে। ওই ওই প্রসঙ্গে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উবাই ইবনে কাব কাল كان رجل لا أعلم رجلا أبعد من المسجد منه وكان لا تخطئه صلاة، فقيل له أو فقلت له لو اشتريت حمارا تركبه في الظلماء وفي الممضى. উনি বলছেন যে একটা লোককে জানতাম, সেই লোকের মসজিদ থেকে সব থেকে দূরে বাসা ছিল, তো আমি তাকে বললাম হ্যাঁ প্রত্যেক নামাজে সে হাজির হতো, সেই দূরতম বাড়ি থেকে প্রত্যেক ওয়াক্তের জন্য মসজিদে নববীতে হাজির হতো। আমি তাকে বললাম বা কেউ তাকে বলল যে আপনি যদি একটা গাধা কিনতেন, তখনকার যুগে সবাই তাই না, ঘোড়া ঘোড়া গাধা উঠ এসব হচ্ছে গাড়ি সাইকেল মোটরসাইকেল, তখনকার আপনি যদি একটা গাধা কিনতেন কমসে কম সস্তা, তাহলে সেই গাধায় চড়ে আপনি আঁধারে ভীষণ রোদে মসজিদে আসতে পারতেন, সবার হয়ে মসজিদে আসতেন। হ্যাঁ সবার হয়ে মসজিদে আসা ভালো না পায়ে হেঁটে মসজিদে আসা ভালো? হ্যাঁ পায়ে হেঁটে কেন ভালো, ওই একই কারণ। হ্যাঁ সেটাই বলছেন। সুতরাং লোকটাকে যখন বলা হলো তখন সে বলল মা ইয়াসুরুনি আন্না মানজিলি ইলা জামবিল মসজিদ, আমি এটাতে এই কথা আমাকে আনন্দিত করবে না যে আমার বাড়িটা মসজিদের পাশে হোক, মসজিদের পাশে আমার বাড়ি হোক ভাই, আমি এটা চাই না, আমি এটা চাই না। ইন্নি উরিদু আন ইউকতাবা লি মান শায়া ইলাল মসজিদ ورجوعي اذا رجعت الى اهلي, আমি চাচ্ছি যে আমি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে আসব সেই পদক্ষেপ পদচিহ্ন যেন আল্লাহ তাআলা আমার লিখে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাদ জামা আল্লাহু লাকা যালিকা কুল্লা, সেই লোকটাকে বললেন আল্লাহ তাআলা তোমার জন্য এই সব কিছুকে জমা করে দিয়েছেন, একত্র করে দিয়েছেন তোমার জন্য, তাই তুমি যা মনে করেছো। অন্য হাদিসে চল্লিশটি সৎকর্ম আছে, কিন্তু আল্লাহ নবী চল্লিশটি কর্ম কথা এখানে বলেনি, একটি মাত্র উল্লেখ করে বলছেন, তার মধ্যে উচ্চতম হল দুধ পানের জন্য কোন দরিদ্রকে ছাগল সাময়িক ভাবে দান করো। আপনারা অনেক ক্ষেত্রে জাকাত দেন, গরিব মানুষকে সাহায্য করেন, কিন্তু এরকম সাহায্য কেউ করেছেন যে গরিব মানুষকে একটা ছাগল কিনে দেন, সেই ছাগলটা মানুষ করে একটা বাচ্চা হবে তারপরে তার সেই ছাগল বাড়বে, কিংবা একটা গাই গরু কিনে দেন সেই গাই থেকে তার বাচ্চা হবে এগুলো তার আয় বাড়বে, এরকম কিছু করেছেন? কিংবা একটা ব্যবসা করে দেন, একটা রিক্সা কিনে দেন সেই রিক্সা চালিয়ে খান, এইরকম মানে লম্বা দীর্ঘ স্থায়ী কাজ যদি করে দেন তার স্বভাবটা হচ্ছে অনেক বেশি। এখানে রাসূলুল্লাহ সব থেকে চল্লিশটি কাজের মধ্যে সর্বোত্তম কাজ কাকে বললেন, যে আপনি কোন দুধের ছাগল কোন গরিব মানুষকে দান করবেন, যে গরিব মানুষেরা এই দুধের ছাগলের দুধ দইয়ে পান করবে, একটা বেলা কমসে কম তাদের চলে যাবে। সুতরাং এগুলো দান দান করা একটা সামগ্রিক স্বভাব, যে কোনো আমলকারী এর মধ্যে হতে যে কোনো একটি সৎকর্মের উপর প্রতিদানের আশা করে, প্রতিদানের আশা করতে হবে তাই না, সবসময় নিজেদের কথা খেয়াল রাখতে হবে, দান করলেই হবে না। শুধু আপনি আপনার কাছে তো ভাইকে ছাগল দিলেন, সে আমরা খাচ্ছে দুধ, দুধ তো আমাদের দেশে খায় না, বড় বড়দের কি খায়, ওই ছাগল থেকে যে বাচ্চা টাচ্চা হয় সেগুলো বিক্রি করে অথবা কেটে মাংস খায়, যাই হোক তাকে দিলেন আপনি উপকারের জন্য, কিন্তু স্বভাবের নিয়তে দিলেন না। কিসের নিয়তে দিলেন? যে ভাই আমার সৌদি আরবে ছিল, কিছু টাকা আমাকে দিয়ে ছাগল কিনে দিল, এই নাম নেওয়ার জন্য, তাহলে পরে কিন্তু সওয়াব পাবেন না। প্রতিদানের আশা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। লা নুরিদু মিনকুম জাযা আও ওয়ালা শুকুরা, তোমার কাছ থেকে যাকে দেবো তার কাছ থেকে কোন প্রকারের বদলা বিনিময় অথবা শুক্রিয়া কৃতজ্ঞতার আশা করব না। আল্লাহ তাআলা এইসব সৎকার বিনিময়ে জান্নাত দান করবেন। আদি ইবনে হাতিম বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইত্তাকুন নার, জাহান্নাম সামনে আছে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কিভাবে বাঁচবে? জাহান্নাম থেকে বাঁচার বহু রাস্তা আছে, সামান্য খালি একটা ইঙ্গিত চাই অথবা কি বলতে বাহানা চাই, জাহান্নাম থেকে বাঁচার একটা বাহানা চাই। যেমন বেশ্যাটা জাহান্নাম থেকে বাঁচার বাহানা পেয়েছিল, তাই না? কি কুকুরকে পানি পান করে দিয়েছিল, খালাস। একটা লোক রাস্তা থেকে পার হচ্ছিল, হঠাৎ করে দেখলো একটা গাছ পড়ে আছে কিংবা কাঁটাদার ডাল পড়ে আছে, সে রাস্তা থেকে ডালটাকে সরিয়ে দিল, গাছটাকে সরিয়ে দিল, লোকজনের যাতায়াত সুবিধা হয়ে গেল, তার জন্য আল্লাহ তাআলা তাকে কি করলেন? ক্ষমা করে দিলেন। বাহানা, শুধু বাহানা। ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও বেশিত পেতা মারা এক ফালি খেজুর দিয়ে হয়, শুধু গোটা খেজুর না, খেজুরটাকে দুই ভাগে ভাগ করে যদি একটা খেজুর দিয়েও কাউকে দান করে সহযোগিতা করো, তাহলে কি হবে? তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। জানেন খেজুরের খেজুরের মূল্য সে যুগে কেমন ছিল? হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ, বাড়িতে এক মহিলা এলো, তার সঙ্গে দুটো মেয়ে, দুটো মেয়ে ভিক্ষা করতে এলো, ভিক্ষা করতে এলো, তো দেখলো আমার কাছে কিছুই নেই, আমার কাছে কিছুই নেই, আমার কাছে তিনটে খেজুর ছিল, তিনটে খেজুর দিয়ে সে একটা দুটো মেয়েকে একটা একটা করে দিল, একটা সে নিজে খেতে যাচ্ছিল, তিনটে খেজুর পেল, দুটো মেয়েকে দুটো খেজুর দিল আর একটা সে নিজে খেতে যাচ্ছিল। এমন সময় মেয়ে, একটা মেয়ে হাত বাড়িয়ে সেই খেজুর, দেখো খিদের তার নয়, এত খিদে লেগেছে যে একটা খেজুরে তার কি হতে পারে, সেই খেজুরটা খেয়ে নে। মা যে খেজুরটা খেতে যাচ্ছিল সেটা হাত বাড়িয়ে নিতে যাচ্ছে, মা সেই খেজুরটা না খেয়ে খেজুরটাকে দুই ভাগে ভাগ করে দিয়ে দুটো মেয়েকে খেতে দিল। বলছে এই দেখে আমি কাঁদতে লাগলাম, আল্লাহ রাসূল, যে মানুষের অভাব কি জিনিস, মানুষের খিদে কি জিনিস, আর মানুষের মায়া মমতা কি জিনিস, নিজের সন্তানের প্রতি মায়া মমতা কি জিনিস। সেই মেয়ে নিজে ভক্ষণ না করে সেই খেজুরটাকে দুই ভাগে ভাগ করে দুই মেয়েকে খেতে দিল, তার মধ্যে থেকে নিজে একটুকু পরিমাণও খেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনে তিনি বললেন, এই মেয়ে দুটিকে মানুষ করতে পারে এত কষ্ট, যে ব্যক্তি কোন মেয়ে নিয়ে পরীক্ষাগ্রস্ত হবে, বালাগ্রস্ত হবে, মেয়েকে মানুষ করতে কষ্ট বোধ করবে বা কষ্ট ভোগ করবে, আল্লাহ তাআলা এই মেয়েদেরকে ওই লোকের জন্য জাহান্নামের পর্দা স্বরূপ করবেন। তার মানে এই মেয়ে মানুষ করা তার জন্য কি হয়ে যাবে? জাহান্নাম থেকে পর্দা হয়ে যাবে। তো বলছিলাম কি, যে সামান্য খেজুর হলেও, সে যুগে খেজুরের বড় হয়েছিল, এই যুগেও আছে, তবে এই যুগে আপনারা দেখছেন রাস্তাঘাটে খেজুর পড়ে থাকে, কেউ খায় না, পড়ে থাকে, কেউ ফেলে দেয় ডিব্বাতে, এমনি কত খেজুর পড়ে থাকে। অবশ্য আমাদের দেশের লোকেরা শুনলে বলবে যে খেজুর তো আমরা পাই না, হতো, কিন্তু এদেশে খেজুর, এদেশে অন্য খাবারের প্রাধান্য বেড়ে গেছে, সুতরাং খেজুর আর সেই প্রধান খাদ্য নেই, সেই যুগ নেই যে যে যুগে খেতড়াতে খেজুর দেওয়া হতো, এই যুগে দেয় খেজুর খেতড়াতে না, এই খেজুরের দেশেও আর খেতড়া খেজুর দেওয়া হয় না। কেন না? খেজুর আর প্রধান খাদ্য নেই, এখন হয়ে গেছে কি? চাল। যেহেতু চাল এখন এখানে না হলেও চাল বাইরে থেকে আসছে, আর সেই চাল এদের প্রধান খাদ্য হয়ে গেছে, ফলে চালই হচ্ছে খেতড়া দেওয়ার নীতি। কি হল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও অর্ধ পরিমাণ খেজুর দিয়ে হয়, খেজুরের একটা টুকরা সৎকার করে হয়, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম কঠিন জিনিস। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, এমন কেউ নেই তোমাদের যার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না। আল্লাহ তাআলা প্রত্যেকের সঙ্গে কথা বলবেন, সরাসরি কথা বলবেন, মাঝে কোনো দোভাষী থাকবে না, কোন অনুবাদক থাকবে না। কেন হুজুর, আল্লাহ তাআলা কি সব ভাষা বোঝেন? আল্লাহ তাআলা কি সব ভাষা বোঝেন? অবশ্যই, তিনি ভাষা সৃষ্টিকর্তা, অতএব তিনি সব ভাষা বোঝেন, অতএব মাঝখানে কোনো তর্জমাকারী দরকারই হবে না। বাংলাতে কথা বলবেন আল্লাহ, হিন্দিতেও কথা বলবেন, আরবিতেও কথা বলবেন, ইংরেজিতেও কথা বলবেন, যা যে যেমন লোক যে যে ভাষা বোঝে, এমনকি বোবার কোন ভাষা নেই তার সঙ্গে আল্লাহ তারা বোবার ভাষাতে কথা বলবে, কোন বোবাদের দরকার নেই। ফায়ানযুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়ায়ানযুরু আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়ায়ানযুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা আন-নার তিলকা ওয়াজহু فاتقوا النار ولو بشق تمرة فمن لم يجد فبكلمة طيبة। সেই লোক বাম দিকে তাকিয়ে, বাম দিকে তাকিয়ে দেখবে, সুতরাং নিজের আমল দেখতে পাবে। বাম দিকে তাকিয়ে দেখবে, সেদিকেও নিজের কৃতকর্ম দেখতে পাবে। সামনের দিকে তাকাবে, সেদিকে জাহান্নাম দেখতে পাবে। এবার দাইনে যদি খারাপ কাজ থাকে, বাইরে যদি খারাপ কাজ থাকে, সামনে কি আছে? জাহান্নাম আছে। সুতরাং ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, এক টুকরো খেজুর দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নাও। খেজুর টুকরা হলো তা সদকা করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নাও। আর যে ব্যক্তি খেজুরের মতো আখখানা খেজুর দান করতেও সমর্থ হবে না, সামর্থ্য থাকবে না, সে কি করবে হুজুর? সে যেন কথা বলে, ভালো কথা বলে, কথা বললে ভালো কথা বলে, ভালো কথাই তার কি হয়ে যাবে? সদকা হয়ে যাবে। মানুষের সাথে অমায়িক ব্যবহার যদি কেউ করে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা যদি বলে, তাহলে সে সবারই বন্ধু হবে, তাই না? ভালো কথার মাধ্যমে, উপদেশ দেওয়ার মাধ্যমে, মানুষকে উপকার করার মাধ্যমে যদি কেউ মিষ্টি মিষ্টি কথা বলে, তাহলে তারই মাধ্যমে তার সদকা হবে। আর যদি সে কর্কশ ভাষি হয়, কথায় কথায় গালাগালি করে, চোয়ার থাকে, হ্যাঁ, গীবত করে, পরচর্চা করে, নিন্দা করে, পরস্পরী কথাবার্তা করে, হিংসা ব্যবহার করে প্রদর্শন করে, কিংবা আপনার অপরের প্রতি অহংকার প্রদর্শন করে, তাহলে পরে বুঝতেই পারছেন সেগুলো তো ভালো কথা না। ভালো কথা না হলে পরে খাপ পাপের জায়গায় কি বলে, আপনার ভালোর জায়গায় পুণ্যের জায়গায় পাপ হবে, আর জাহান থেকে বাঁচা মুশকিল হয়ে যাবে। আরো একটা পুণ্যের কাজ দেখুন, সহজ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারযা আনিল আবদি আন ইয়াকুলা আল আকলা ফায়হমাদুহু আলাইহা। আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ চান আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত প্রয়োগ করে তার শুকরিয়া জ্ঞাপন করা হোক। তো আমরা সবচেয়ে বেশি যে নিয়ামতগুলো ব্যবহার করি তার মধ্যে কি? পানাহার, পানাহার খাই, পান করি। তো তিনি চান যে আমরা যখনই খাই, খাওয়ার পরে কি বলি? আলহামদুলিল্লাহ বলি। আমরা যখনই পান করি, তিনি চান কি? যে পান করার পরে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় হয়ে যাবে, কারণ আলহামদুলিল্লাহ রাসুল শুকর, শুক্রের প্রধান মাথা হলো আলহামদুলিল্লাহ বলা। প্রশংসা করলে কি হয়ে যায়? হ্যাঁ, এই জন্যে যখন কেউ আপনাকে কোনো উপহার দেবে, তখন আপনি কি বলবেন? জাযাকাল্লাহ খায়, দোয়া দিলেই আপনার বিনিময় হয়ে যাবে। এবারে যে দান দেবে, সে দানের বিনিময়ে দান পেল, প্রতিদান পেয়ে গেল। এই জন্য হাদিসে আছে, তুমিও তাকে বলো ওয়া ইয়াক, তাহলে তোমাকেও আল্লাহ জাযায়ে খায়ের দেয়, তাহলে তোমার দানের স্বভাবটা থেকে গেল। কথাটা বুঝলেন? কথাটা বুঝলেন কি বললাম? আমি যদি আপনাকে একটা কলম দিই, কলম দেওয়ার স্বভাব আছে না, আপনি বললেন জাযাকাল্লাহ খায়, কলম দেওয়ার যে স্বভাব, সেই স্বভাবটা বদলে আপনি আমাকে দোয়া দিলেন, দোয়ার ফলে কি হয়ে গেল? আপনারও স্বভাব হল, তাহলে স্বভাবের স্বভাবে সমান হয়ে গেলাম, তা আপনার থেকে বেশি হতে পারলাম না। কিন্তু আমি যদি ঘুরে বলি ওয়া ইয়া, মানে আল্লাহ আপনাকেও যে দায় খাইয়ে দেন, দোয়া দিলেন না তার জন্য যে দায় খাইয়ে দেন, তাহলে আমি আপনার থেকে বেশি, এ হচ্ছে প্রতিযোগিতা, এ হচ্ছে প্রতিযোগিতা, নেক কাজের প্রতিযোগিতা, ভালো কাজের প্রতিযোগিতা। এইরকম যদি মনোমানসিকতা থাকে তাহলে পরে আমরা অনেক স্বভাবের কাজ করতে পারবো। প্রতিযোগিতা দেখেন, আপনি দোয়া দিলেন, দোয়ার বদলে আমিও দোয়া দিলাম, তাহলে আমার দানের সবটা থেকে গেল। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।